الله أكبر الله أكبر الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فعن أبي ذر رضي الله عنه أن ناسا قالوا يا رسول الله ذهب أهل الدثور بالأجور يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون بفضول أموالهم قال أوليس قد جعل الله لكم ما تصدقون به إن بكل تسبيحة صدقة وكل تكبيرة صدقة وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وأمر بالمعروف صدقة ونهي عن المنكر صدقة وفي بضع أحدكم صدقة قالوا يا رسول الله أيأتي أحدنا شهوته ويكون له فيها أجر قال أرأيتم لو وضعها في حرام أكان عليه وزر فكذلك إذا وضعها في الحلال كان له أجر رواه مسلم أبو ذر الغفاري رضي الله عنه بلن কিছু সংখ্যক লোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহ রসুল যারা মালদার আহলুদ দুসুর মানে মালদার ধনবান ব্যক্তিরা সওয়াব নিয়ে আগে চলে গেছে ধনীরা সওয়াব নিয়ে আগে চলে গেছে আমাদের আগে ওরা কিরকম ইউসাল্লুন কামা ইউসাল্লি ওরা সালাত পড়ে যেভাবে আমরা সালাত পড়ি আমরা গরিব মানুষ আমরা সালাত পড়ি ঠিক না ধনীরাও সালাত পড়ে ওয়াসুমুন কামা নাসুম আমরা সিয়াম পালন করি তারাও সিয়াম পালন করে আর আরেকটা ওয়াতাসাদদাকুনা বিফুদুলি আমওয়ালিহিম কিন্তু তারা তাদের সম্পদ দিকে সদাকা করে আমরা সদকা করতে পারি না ধনীরা সদকা করে ঠিক কিনা কিন্তু সব ধনী সমান না কোনো কোনো ধনী এরকম ঠিক না তো আমরা আলহামদুলিল্লাহ এখানে কামাই করি আমাদের সকলের ধন আছে বলি আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ সবাই ভালো কামাই করছেন না যত আল্লাহ শুক্রিয়া আদায় করবেন তত আল্লাহ দিবে আপনি এরকম হবেন না বুঝছেন প্রশস্ত কিন্তু মধ্যম মধ্যম পন্থা অবলম্বন বেশিও না আর কমও না মিডিয়াম তো এখানে তাহলে বুঝা গেল গরিব সাহাবা যারা রাদিয়াল্লাহু আনহু তারা এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ওইসব ধনীরা ওরা তো আমাদের মতো সালাতও পড়ে সিয়ামও পালন করে কিন্তু আরেকটা কাজ করে ওদের ধন আছে ওরা আল্লাহর প্রতি ব্যয় করে সদকাও করে আমরা করতে পারি না সুবহানাল্লাহ আর আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ সবাই ধনী আমার ধারণা ইনশাআল্লাহ আর যদি বাই চান্স একদিন যদি গরম হয় তাহলে আনাইল বেশিরভাগ তো ধনী ভালো কামাই করছে যারা নতুন এসেছে যদি ঋণগ্রস্ত থাকে দোয়া করি আল্লাহ যেন তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দেন তাদের কামাইয়ের মধ্যে বরকত দেন কিন্তু ইনশাআল্লাহ তারা কিছুদিনের ভিতরেই তারা সেই অবস্থা কাটিয়ে উঠবে ইনশাআল্লাহ বলছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই গরিবদেরকে আওয়ালাইস কদ জাআলা আল্লাহু লাকুম মা তাসাদদাকুনা বিহ আল্লাহ কি তোমাদের জন্য এমন পথ রাখেননি যে পথ অবলম্বন করলে তোমরা সদকা আদায় করতে পারো গরিবদেরও সদকা আছে আলহামদুলিল্লাহ গরিব মজুদ আল্লাহ কিন্তু বঞ্চিত রাখেনি যদি গরিব গরিব হয় বললেন ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা প্রত্যেক সুবহানাল্লাহ সাদাকা বুঝছেন সুবহানাল্লাহ বললে কি হয়, সদকা। কুল্লি তাকবীরা সদকা, আল্লাহ আকবর বললে সদকা। মুমতাজ, চলতে ফিরতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর, কোনো মুশকিল আছে নাকি? কিন্তু আমরা তো এটি করি না, গেন গেন গেন গেন গেন গেন গেন নিয়ে বসে থাকে, ও হয়তো সময় নষ্ট। ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া কুল্লি তাহমীদাতিন সদকা, প্রতি আলহামদুলিল্লাহ সদকা। সুবহানাল্লাহ মানে কি? আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ পাক সব রকমের দোষ থেকে মুক্ত, শিরিক থেকে মুক্ত। আল্লাহ পাক সুবহানাল্লাহ, তাকবীর আল্লাহ আকবর, আল্লাহ সবার বড়, সপ্তনাবিদ্যা মুয়াজিন আজান দে দেখছে, আল্লাহ আকবর। এই যে আমাদের সোনাইয়ের মসজিদ, পুরাতন আবুদুদ্দা মসজিদ, এর বর্তমান মুয়াজ্জিন বেশ কিছুদিন যাবৎ আমি এখানে তো এসে নামাজ পড়ি না, ওদের ওখানে চলে যাই দর্শে, এখানে আসা হয় না, সোমবারে ওখানে আসি, বাসা থেকে ডাইরেক্ট এখানে চলে আসি। আজকে গেলাম, তারা অবশ্য আমাকে বলেছে আমি বুঝিনি, কিন্তু এই লোকটি আমার অনেক আগের পরিচিত। ওই যে বেলাল ছিল, বেলালের কফিল, আগে সে কোর্টে কাজ করত, শিক্ষিত মানুষ, রওহানি জামে মসজিদের খতিব, ইমামতি এখানে কোন মসজিদ বলেন 14 বছর করলাম। এখন বলছেন, আমি বলে এখন মিয়াদ্দিনি মুয়াদ্দিন, এখন মুয়াদ্দিন আবু আলী তার আগে আর উনি পিছনে, আবু আলী থেকে তার অনেক যোগ্যতা আমি বুঝি না আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বললাম কি ব্যাপার, তিনি বললেন ইমামতির মর্যাদা থেকে এর মর্যাদা বেশি, আজানের মর্যাদা। বলো সুবহানাল্লাহ, তার কথা আর কাজ যদি এক হয় তাহলে আমার পুরো বিশ্বাস লোকটি কামিয়াব। বুঝতে পারছেন, খতিব ইমাম কোর্টের উচ্চ পর্যায়ের অফিসার কোর্টের, এখন তার ইজ্জত আজান। তাই বললাম হাদা হাদিস, ওই সেদিন পড়ে যেত ইয়াদ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মুয়াজ্জিনু ইগফারু লাহু মাদা সাওতিহি, মুয়াজ্জিনের আওয়াজ অনুযায়ী তার গুনাহ মাফ হবে। ওয়া ইউসাদদিকুহু মান সামিআহু মিন বাতমিন ওয়া ইয়াবিস, ভিজা জিনিস শুকনো জিনিস যাই তার আওয়াজ শুনবে সবই তার সত্যতা প্রতিপাদন করে, বলে তুমি ঠিক বলেছ, অন্যটে সবই তার জন্য কাল কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে। অন্য রেওয়ায়েতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসমাউ সাউতাল মুয়াজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা, মুয়াজ্জিনের আওয়াজ যে কোনো ইনসান, যে কোনো জিন্নাত, যে কোনো কিছু তার আওয়াজ শুনবে তার পক্ষে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবে। আর এরপরের অংশ কি, ওয়ালাহু মিসলু আজরি মান সাল্লামা, তার আওয়াজ শুনে আযান শুনে যারা উপস্থিত হবে ওদের সকলের সমান সওয়াব রব্বুল আলামিন তাকে দান করবে। আচ্ছা বলেন তো, ওটা মুয়াজ্জিন সম্পর্কে বললাম, আপনারা আজকে এই দর্শে এসেছেন, যারা একজনকে ডেকেছে আসার জন্য, দর্শে উপস্থিত হওয়ার জন্য, আমার আওয়াজ একভাবে, আপনাদের আমার ভাইদের আওয়াজ সবার সমান না, ওই হিসাবে ঠিক না, সবার আওয়াজ যে যেভাবে দাওয়াত দিয়েছে, দাওয়াত দেওয়ার তো সবই ফজিলত আছেই, আর এর সাথে যদি সে চলে আসে আর নেক আমল করে, হাদিসটা শুনে আর আমল করে না, এই হাদিস যে শুনছেন, তার সমান সওয়াব রব্বুল আলামিন তোমাকে এক্সট্রা দান করবে। তো আমি আপনাদেরকে বলি, আপনারা দাওয়াত দিতে পারবেন না একটু, একটু নাড়াচাড়া দিবেন, এই সেন্টারকে ফুল করার চেষ্টা করবেন সোমবার। সবাই যদি চেষ্টা করি ইনশা আল্লাহ তাআলা আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না, শত শত মানুষ কেন হাজার হাজার মানুষে আমরা রূপান্তরিত করব যদি আল্লাহ তৌফিক দেয়। বলেন ইনশাআল্লাহ। ইয়া রব তৌফিক আতা ফরমা, আমিন। আসেন, কুল্লি তাকবীরা সাদাকা, প্রতি তাকবীরের বদলে প্রতি তাকবীর হচ্ছে সাদাকা, আল্লাহ আকবার বলছেন সাদাকা, তোমার তৌফিক নেই ক্রিয়ান সাদাকা, আল্লাহ আলহামদুলিল্লাহ তৌফিক নেই সাদাকা, সুবহানাল্লাহ সাদাকা। আচ্ছা আমি কি আপনাদের থেকে কিছু চাইলাম? না, বললাম শুধু সুবহানাল্লাহ বলবেন, বলতে পারবেন না? আমার কথা না, আমার নবীর কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর আল্লাহু আকবার, প্রত্যেক সবসময় এটা যা শুনি আমল করি, তো দেখবেন শয়তান কাছে আসবে না। যখন আপনার মধ্যে নেক আমলের আকর্ষণ সৃষ্টি হবে অথবা আপনার মনে নেক আমলের প্রতি মহাব্বত সৃষ্টি হবে, তখন আপনি দেখবেন আর কুকাজের প্রতি আপনার মনই যাবে না, মন যাবে না কুকাজের প্রতি। ও হয়তো কেন সময় নষ্ট করবো খেল তামাশার মাধ্যমে, হালকা হালকা খেল তামাশা যেগুলো যায় ঠিক আছে, তবুও অনেকে আছে হালকা খেল তামাশা করতে গিয়ে হারামে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা বেশিরভাগ। এজন্য আমাদের সকলকেই সচেতন থাকতে হবে, নেক আমল করুন, দেখবেন এর বদলে আল্লাহ পাক আপনাকে কুকাজ থেকে, গুনাহের কাজ থেকে, পাপ কাজ থেকে বিরত রাখবে। কুল্লি তাকবীরা সাদাকা, আল্লাহু আকবার সাদাকা, দেখেন আলহামদুলিল্লাহ সাদাকা, কষ্ট হয় নাকি আলহামদুলিল্লাহ বলতে? না, কি বলবেন? আলহামদুলিল্লাহ সাদাকা। আলহামদুলিল্লাহ মানে কি? সকল প্রশংসা আল্লাহ, আফযালু শুকরি আলহামদুলিল্লাহ, সর্বোত্তম শুকর আল্লাহ কি? আলহামদুলিল্লাহ, সহজ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে দেখেন সূরা ফাতিহা আমরা পড়ি না, প্রথম আয়াতই আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين। মনে হয় আল্লাহর কালাম কিনা সুন্দর লাগে, ভালো লাগে? আচ্ছা আমরা প্রতিদিন কতবার আলহামদু পড়ি, তবুও যত শুনি ততই ভালো লাগে, সুবহানাল্লাহ। গান যদি একটা এত আকর্ষণ, শয়তান দু তিনবার শুনে ও পুরান হয়ে গেছে, ঠিক না? কিন্তু আল্লাহর কালাম কখনো পুরান লাগে? আল্লাহ আকবার, যত পড়বেন তত স্বাদ পাওয়া যায়, বলো আলহামদুলিল্লাহ। আপনি যদি কোরআন শিখতে আপনার মনে স্বাদ সৃষ্টি হয়, আপনি মনে করেন আপনার ইমান তাজা আছে, বলো আলহামদুলিল্লাহ। আর যদি কোরআনের কথা শুনে মনে ইমান বৃদ্ধি না লাভ না হয়, তাহলে বুঝো তোমার মনে কি আছে, দুর্বলতা আছে, রোগ আছে, রোগ ফি কুলুবিহিম মারাদ। কিন্তু আমরা এখানে যারা উপস্থিত আলহামদুলিল্লাহ আমাদের মনে রোগ নেই, বলো ইনশাল্লাহ নেই, অর্থাৎ মুনাফিকি নাই, মুনাফিকি নাই, কারণ আমরা কোরআন শুনলে ভালো লাগে কিনা? ওই মুনাফিকদের মন মনে ভালো লাগে না কোরআন শুনলে, জ্বলে। আর আমরা যত কোরআন শুনি তত আমাদের ভালো লাগে, আল্লাহুম্মা লাকাল হামদ। সালাত পড়েন, ইমাম আলহামদু পড়ে, ওর গলা সুন্দর হোক না হোক তবুও ভালো লাগে, আল্লাহুম্মা লাকাল হামদ। আপনি যদি মন থেকে মন লাগিয়ে সালাত পড়েন আর অর্থ বুঝেন, ওই শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন বলবে তখনই আপনার চোখে আপনার মুখ দিয়ে কান্নার আওয়াজ বের হবে। কোনো কোনো এরকম আল্লাহ আকবার শুরু করেছে, আল্লাহ আকবার আলহামদু পড়তে পারছে না, আল্লাহর বড়ত্ব তার সামনে আসছে, সুবহানাল্লাহ। আপনার মাঝে মধ্যে আমি দেখেছিলাম শেখ সৈয়দ সুরাইম ইমামুল হারামিল মক্কি, কয়েকবার তার পিছনে পড়েছি তারাবির সালাত, মক্কার ইমাম শেখ সৈয়দ সুরাইম, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে এগুতে পারছেন না। আলহামদুলিল্লাহ থেকে শুরু করেন না, ইয়াকা নাআবুদু খলি কি ওয়াকিফ সুবহানাল্লাহ বিহামদি, কারণ ইমানে ইমানে বেশ কম আছে না, সবাই তো একসাথে ইয়াকা নাআবুদু পড়ছি, কিন্তু ও বুঝতে পারছি ব্যাপারটা কি। আমি বললাম ও আল্লাহ আমি তোমার ইবাদত করছি, তোমার ইবাদত করব না, কিন্তু তার ভিতরে এসছে ইবাদতটা যে বললাম তোমারই বাস্তবে হচ্ছে কিনা, আল্লাহর খৌফ তার অন্তরে সৃষ্টি হয়ে গেছে, যার পরে কান্না চলে আসছে, সুবহানাল্লাহ ইয়াকা নাআবুদু। কুল তাহমিদা সাদাকা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, কোন সৃষ্টির ভূয়সী প্রশংসা করা যায় না, কিন্তু আপনি আমার সামনে এসে তো প্রশংসা করবেন না, আমি বাধা দিই। যারা অন্যের প্রশংসা শুনে ফুলে মুশকিলা ঠিক না, যিনি ভূয়সী প্রশংসার মালিক তিনি কে, যার প্রশংসা আপনি নির্দ্বিধায় করবেন তিনি হলেন আল্লাহ। বাকি যত মানুষ যতই উচ্চ পর্যায়ের হোক না কেন, সে এরকম না, তার মধ্যে ত্রুটি আছে, আছে কিনা। এক সাহাবি আর এক সাহাবির প্রশংসা করছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাতাতা যাহরা আখিকা, আও অন্য বলেছেন কাতাতা উনুকা আখিকা, তুমি তোমার ভাইয়ের গর্দান কেটে দিয়েছ, তুমি তোমার ভাইয়ের পিঠ মেরুদণ্ড কেটে দিয়েছ। তাই মানুষের সামনে প্রশংসা করতে নেই, জিহ্বা কন্ট্রোল রাখবেন। এছাড়া যারা আপনার সামনে প্রশংসা করবে কিরা, এদের থেকে সতর্ক থাকা দরকার, ও বাইচান্স কিছু হয়ে গেলে পরে আপনার দুর্নামও করবে। শিক্ষা বুঝলেন তো একটা, হ্যাঁ শিক্ষা, এ তো প্রশংসার দরকার নেই, নিয়মতান্ত্রিক চলবে মানুষ, কিন্তু উৎসাহ উদ্দীপনা বাড়াবার জন্য নিয়মতান্ত্রিক প্রশংসা করা যায়, উৎসাহ দেওয়ার জন্য। অনেক সময় বলো মাশাআল্লাহ বলি না আমরা, কিন্তু অতিরিক্ত প্রশংসা লা, আমি এত খুশি হই না, আমার ভয় লাগে, কারণ আমি তো অনেক দিন যাবত আমার অভিজ্ঞতা রয়েছে, তাই আমি বুঝি বেশি প্রশংসা করতে নাই, খালি সোয়াই সোয়াই ইয়ামসি আমল করো আর রবের কাছে দোয়া করো, যদি তুমি আমাকে ভালো পাও রবকে বলো, বলবেন তো ইনশাআল্লাহ, আমি যদি তোমাকে ভালো পাই রবকে বলবো, আর উচ্চ উদ্দীপনা যেমন হালকা হালকা বলবো, কিন্তু এরকম না যে বাবারে একদম মানে এমন পর্যায়ে পৌঁছে গেছে যেমন পবিত্র হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, দুষ্ট থেকে একদম মুক্ত না, কেউ দুষ্টকে মুক্ত নেই, দুষ্ট থেকে মুক্ত যিনি তিনি হ্যাঁ তিনি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো ওয়াকুল্লু তাহমিদা সাদাকা ওয়াকুল্লু তাহলিলা সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন সাদাকা। আর এছাড়া একটি রিওয়ায়াত আছে সহিহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফযালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি বলেন, মুমতাজ, ইলাহ মানে মাবুদ উপাস্য, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযোগী আর কেউ নাই, ইবাদতের উপযোগী একমাত্র আল্লাহ, সত্য মাবুদ একমাত্র আল্লাহ। তাই লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে হলো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তো আমাদের ইলাহ একই ইলাহ আর ইনি সত্য ইলাহ, বাকি যত মাবুদ রয়েছে পৃথিবীতে আস্তাগফিরুল্লাহ সব হচ্ছে না হক মাবুদ, সব অসত্য, সব মিথ্যে মাবুদ। হিন্দুরা যে গাভীর পূজা করে সত্য না মিথ্যা, আচ্ছা মাবুদ এটা মিথ্যা না অসত্য, সত্য গাভীর পূজা বুঝেন না কেন, বুঝে শুনে বলবেন সত্য না মিথ্যা। হিন্দুরা যে গাভীর পূজা করছে এই মাবুদ যে বানালো এটা সত্য মাবুদ না অসত্য মাবুদ, মিথ্য মাবুদ, কোয়াইস মমতাজ জিদ্দান, বুঝতে পারছেন। আচ্ছা হিন্দুরা আস্তাগফিরুল্লাহ এত নোংরা ধর্ম কি বলবো, হ্যাঁ লিঙ্গ পূজা করে, এটা তো আপনারা নিজেরা দেখছেন না, সেদিন কেদিন জুনি পূজা করে আস্তাগফিরুল্লাহ কি এটা, মানে যারা এরকম করে হয়তো উপরে ছিল না হয়তো জানি না, কিন্তু বাহ্যিক এরকম আপনারা দেখতে পাচ্ছেন কে, নিজেদের তো একটা আক্কল আছে। আচ্ছা হিন্দুরা আরো কত কিছুর কত কোটি তাদের দেবতা, আস্তাগফিরুল্লাহ আল আযীম। আর আমাদের বাংলাদেশে বর্তমানে মাঝে মধ্যে দেখি কোন কোন পীর আছে সরাসরি পায়ে এসে সেজদা করে, দেখেছেন কি ফেসবুকে, নেটে দেখবেন মৌজুদ না, সে এমনি তো বসে আছে পীর শয়তান, ও এসে সরাসরি সেজদা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেদিন দেখলাম একটা নারী পুরুষ সবাই মিলে এসে সেজদা করছে, কি করে বলে এরকম টাকা এরকম টাকা এরকম, দেখেছেন আপনারা? এজন্য বলি পীর একটাও ঠিক না, পীর তন্ত্র বলতেই গলত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কালাম আর একটা আমার সুন্নাহ, সত্য না মিথ্যা এটা আপনারা শুনেন না? তো এখানে আবার পীরের কথা কুত্তি গিয়ে আসি। হ্যাঁ, আলিমদেরকে আপনি জিজ্ঞেস করবেন, মশলা জানে না কাকে জিজ্ঞেস করবেন, আলিম, হ্যাঁ আচ্ছা আলিম হইল না কিন্তু পীর ওই হক পীর না হক পীর কোন পতি নেই, হক পীর না হক আলিম ঠিক আছে, হক আলিম সহ না হক আলিম ঠিক আছে, কিন্তু পীর আবার কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো তরিকা হচ্ছে আমাদের জন্য আদর্শ, না অন্য কোন ব্যক্তির তরিকা আদর্শ? আমাদের আদর্শ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আয়াত সবাই জানেন, একবার বলেন আমার সাথে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তাহলে আমাদের আদর্শ পুরুষ হচ্ছেন একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তাই যত আমল করব, জিকির আজকার করব, দোয়া করব, তসবিহ পাঠ করব, তাহলিল পাঠ করব, সবই কার তরিকায় হতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে। এই যে আয়াত সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের একটা অংশ, আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তারপর বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, ওই ব্যক্তির জন্য যে আল্লাহ থেকে আশা রাখে, কিয়ামতের দিনের আশা রাখে, আর ওয়া যাকারাল্লাহ কাসীরা বেশি বেশি করে আল্লাহর জিকির করে, তার জন্য হচ্ছে কি আদর্শ বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীরের কথা আসলো, ওএনপি, অতএব কেউ যদি পীরের মুরিদ থাকে তওবা করে হকের পথে আসুক, ওইটা ছাড়েন, হক না হক বলবেন না, আপনি গিয়ে দেখেন কি অবস্থা এদের ভিতরে, জানে না বাবা আবুল তাউল বকছো, ভিতরে গিয়ে দেহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন, হক বুঝার তৌফিক দান করুন। তো কুল্লু তাহমিদা সাদাকা, কুল্লু তাহলিলা সাদাকা, প্রত্যেক লা ইলাহা ইল্লাল্লাহ সাদাকা। তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে অসুবিধা আছে নাকি? কেউ আপনার জিহ্বা বন্ধ করবে? আপনি বসে একটা গান শুরু করে নেন না বেশি, আর এই যে লা ইলাহা ইল্লাল্লাহ সাদাকা, আচ্ছা ওয়া আমরুম বিল মারুফি সাদাকা, সৎ কাজের আদেশ দিলেন সদকা, আলহামদুলিল্লাহ। এই যে আপনি একটা মানুষকে বললেন, ভাই আসো সেন্টারে আসো, আপনার বলা বলি করেন কিনা? যারা বলা বলি করে না আজকে থেকে বলা বলি শুরু করবে, ঠিক আছে? সৎ কাজের আদেশ, আসেন, ফায়দা হবে, আধা ঘন্টা দশ আলহামদুলিল্লাহ বরাকা, দশ মিনিট পাও কোরআন শিখতে আসো, দশ মিনিট পাঁচ মিনিট প্রত্যেক দিন, অসুবিধা ভাই মুশকিল। যদি আধা ঘন্টা এক ঘন্টা আলহামদুলিল্লাহ তোমার আমল নামা এটা যাবে ইনশাআল্লাহ তাআলা, কিয়ামতের দিন তুমি পাবে। তো আমর বিল মারুফ সাদাকা, ভালো কাজ কাজের কথা বলছেন সাদাকা, ওয়া নাহয়ুনা আনিল মুনকারি সাদাকা, একজনকে অসৎ কাজ থেকে বারণ করলেন সাদাকা, বলে এটা ঠিক না এটা জায়েজ না, বললেন তাকে এটা করো না ভাই, আপনি আপনার তৌফিক অনুযায়ী এটা কি হবে সাদাকা। আরেকটা দেখেন, ওয়া ফি বুদ্ই আহাদিকুম সাদাকা, একজন যে তার স্ত্রীর সাথে সহবাস করলো, হালাল তরিকায়, এত রয়েছে সাদাকা। বলেন সুবহানাল্লাহ। তো যারা বিয়ে শাদী করেছে সব আল্লাহ রসুল এত সাদাকা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একজন তার কামভাব চরিতার্থ করবে এত সাদাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখেন যদি সে তার কামভাব চরিতার্থ করে হারাম তরিকায়, তাহলে এতে কি গুণা আছে? গুণা আছে কিনা? হারামভাবে যদি তার কামভাব চরিতার্থ করে, মনে খাহিশ পুরা করে, এটা গুণা কিনা? সন্দেহ আছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি হারামভাবে সে তার কামভাব চরিতার্থ করে, তাহলে এটা কি হয়? গুণা। এভাবে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য হালাল পদ্ধতি বের করে দিয়েছেন, এতে যদি সে তার কামভাব চরিতার্থ করে, এতে কি রয়েছে? সওয়াব আছে। বলেন আলহামদুলিল্লাহ, বড়াই নাই, শুধু বিয়ে করা বস মনের খাহিশাত পুরা করার জন্য না, মনে মনে বলবেন আলহামদুলিল্লাহ, নিজেকে হারাম থেকে বাঁচাবো আর আল্লাহ পাক আমাকে হালাল করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর করে উত্তর দিলেন, আল্লাহু আকবার, এতেও সাদাকা। তাই যারা বিবাহিত নন অথবা আপনারা এখানে আছেন, বিবাহিত হলেও এখানে নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন, কথা বুঝছেন? হেফাজত করবেন, জরুরি। যদি এখানে থেকে আপনি মনে করেন আমার অসুবিধা, আপনি বিবাহিত, আপনার অসুবিধা, আপনার স্ত্রীর অসুবিধা আর উভয়ের অসুবিধা, তাহলে এখানে থাকবেন না, চলে যান বাংলাদেশ। বুঝতে পারছেন? যদি মনে করেন আমি আমাকে কন্ট্রোল রাখতে পারবো না, তাহলে এই জায়গায় আপনার জন্য থাকা যায় না, কথা বুঝছেন? তাহলে কন্ট্রোল রাখা জরুরি সবার জন্য, খেয়াল রাখবেন, সবার জন্য জরুরি। এটা শুধু বললে হবে না, আলামস আইল, আমল করুন, সব সময় ভালো পথে থাকুন, আল্লাহ আপনাদের হেফাজত করবে, আমাকেও আল্লাহ পাক আমাকেও হেফাজত করবে। তো এই হাদিসটি আজকে পেশ করলাম, এই হাদিসটি হচ্ছে সহি মুসলিমের, এতটুকু থাকলো আলোচনা। ইনশা আল্লাহ বরাকা, আল্লাহ কবুল মঞ্জুর করুন। আল্লাহ তুমি আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, স্মরণ শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে তোমার দিনের দায়ী হিসাবে তুমি কবুল করো না। আয় আল্লাহ আমাদের সকলকে তোমার বিধিবিধান, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সুন্দরভাবে পালন করার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আয় আল্লাহ মজলুমদেরকে উদ্ধার করো, জালিমদেরকে হেদায়ত দাও, আমাদের পকড়াও করো। আয় আল্লাহ সিরিয়ার মুসলমানদের হেফাজত করো, ইয়েমেনের মুসলমানদের হেফাজত করো, বর্মার মুসলমানদের হেফাজত করো, আমাদের দেশের মুসলমানদের হেফাজত করো, ভারতের মুসলমানদের হেফাজত করো, সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদের নেক বানাও। আল্লাহ আমাদেরকে ইলম দান করো, আমাদের স্মরণ শক্তি বাড়িয়ে দাও, আমাদেরকে সহজভাবে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও। আল্লাহ আমাদের জানে মালে বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।